الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن الصحابة رضي الله عنهم هم من صحبوا رسول الله صلى الله عليه وسلم والتقوا به وآمنوا به وصدقوه ونصروه أثنى الله عليهم في القرآن، قال سبحانه: والسابقون الأولون من المهاجرين والأنصار. سماهم الله عز وجل الصادقين، فقال سبحانه: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. رضي الله عنه كما في قوله: لقد رضي الله عن المؤمنين، وهم الصحابة. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، شرمان علماء إكرام، إبان فصلة محترم، ضيوف الرحمن، أمراس كي صحابة رسول الله صلى الله عليه وسلم، جارا رسول صلى الله عليه وسلم شات إيمان شات سلين، جارا رسول کریم صلی اللہ علیہ وسلم جگہ ایمان نے رسول صلی اللہ علیہ وسلم پر رسول صلی اللہ علیہ وسلم کے دیکھے سن قادر فضیلت صحابہ کہا کے بولے اللہ رب العزت قرآن پاک المدے یا اکثر من الآیہ و نیک آیات المدے اللہ رب العزت تادر پرشنشا کر سین و سابقون الاولون من المہاجرین والانصار اللہ رب العزت بولن جلا আগে ইমান এনেছে সাবিকুন আউয়ালুন প্রথম সফরের লোক ইমানদার তারা কারা যারা প্রথম ইমান আনছেন তারা কারা তারা হলেন সাহাবাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তোমরা সাদিকিন আর জামাতের মধ্যে তাকিও আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সাদিকিন আর জামাতের সাথে থাকিও সাদিকিন আর জামাত তারা কারা সাহাবা ইকরামের জামাত সাদিকিন আর জামাত কারা ভাই সাহাবা ইকরামের জামাত এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবা ইকরামের উপরে রাজি হয়ে গেছেন যদিও আজকে আমাদের মধ্যে অনেক লোক সাহাবা ইকরামের উপরে রাজি নেই আমাদের অনেক লোক সাহাবা ইকরামের বদনামি করে তাদের সমালোচনা করে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তোমরা যদি রাজি হইতে না পারো সাহাবা ইকরামের উপরে এটা তোমাদের দুর্ভাগ্য কিন্তু আমি রাজি হয়ে গেছি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা যারা যাদের উপরে রাজি হয়ে গেছেন আল্লাহ তারা কাদের জামাত সাহাবা ইকরামের জামাত ويقول الله عز وجل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وهذه في الصحابة رضي الله عنهم والصحابة لهم حق على هذه الأمة أعظم حقوق الصحابة رضي الله عنهم حبهم والترضي عنهم وأخذ العلم عنهم، لأنهم أعلم الناس بكتاب الله وبسنة رسول الله صلى الله عليه وسلم. ولذلك يقول شيخ الإسلام ابن تيمية رحمه الله: من قال أنا أفهم الكتاب والسنة بدون فهم الصحابة فهو مبتدع. محترم حاضرین، اللہ جل شانہ صحابہ اکرام شمبر کے بلین محمد الرسول اللہ والذین معہ، محمد صلی اللہ علیہ وسلم اللہ رسول کے اعلان کرسن، اللہ جل شانہ اعلان کرسن محمد رسول اللہ والذین معہ جرا رسول صلی اللہ علیہ وسلم شادے آسن ترا کرا صحابہ اکرام আমরা আর আপনারা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম? ছিলাম না। কিন্তু কারা ছিল? সাহাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলেন সাহাবা ইকরামের জামাত, আশিদ্দাউন আলাল কুফফার, সবচেয়ে বড় শদীদ কাফের জগতের উপরে কারা? সাহাবা ইকরামের জামাত। রুহামাউ বাইনাহুম, এবং মুসলমান তারা একজন অপরজনের সাথে মুহাব্বতের, আপনার রুহামা তারা একজন অপরজনের সাথে প্রিয় ছিলেন, মাহবুব ছিলেন। কিন্তু কাফেরের সামনে আশিদ্দাউন আলাল কুফফার, রুহামাউ বাইনাহুম। সাহাবা ইকরামের হুকুক কি এই উম্মতের উপরে? আপনাদের আমাদের উপরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান ইমানদার নারী নারীর উপরে সাহাবা ইকরামের হক কি? সবচেয়ে বড় হক হইল সাহাবা ইকরামের এই উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত হুব্বুহুম। আমাদের উপরে সাহাবা ইকরামের প্রথম হক হলো কি ভাই? তাদেরকে মুহাব্বত করা, তাদেরকে মুহাব্বত করা। আমরা কি সাহাবা ইকরামের সাথে দুশ্মনী রাখবো না সাহাবা ইকরামকে মুহাব্বত করবো বলেন? আচ্ছা, এই মশলাটা কি মুত্তাফিক মশলা কিনা বলেন? সাহাবা ইকরামের মুহাব্বত রাখা মুত্তাফিক মশলা আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রথম হলো হুব্বুহুম, দুই নম্বর হক সাহাবা ইকরামের আমাদের উপরে ওয়াত্তারদ্দি আনহুম, তাদের উপরে, তাদের সাহাবা ইকরামের যখন নাম আমাদের সামনে আসবে সাথে সাথে আমাদের বলতে হবে রাদিয়াল্লাহু আনহুম। কি বলবো ভাই? না আমরা রাদিয়াল্লাহু আনহুম বলবো না? আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমি রাজি হয়ে গেছি, আমি সাহাবা ইকরামের উপরে রাজি, সাহাবা ইকরাম আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু আনহুম। প্রথম হক হলো হুব্বুহুম, দুই নম্বর হক হলো তরদ্দি আনহুম, সাহাবা ইকরামের উপরে রাজি হয়ে যাওয়া এবং রাদিয়াল্লাহু আনহুম বলে আমি রাজি হয়ে যাওয়া। তিন নম্বর হক সাহাবা ইকরামের মহতরম হাজিরিন আখযুল ইলমি আনহুম। আমরা কোরআন হাদিসের ইলম কাদের থেকে নিব? সাহাবা ইকরাম থেকে। কেন? সাহাবা ইকরাম যখন কোরআন নাজিল হয়েছিলেন সামনে কারা ছিলেন? সাহাবা ইকরাম। কোন হালতের মধ্যে, কোন কোন অবস্থার মধ্যে কোরআন নাজিল হয়েছেন কারা দেখছেন? সাহাবা ইকরাম দেখছেন। কোন যুগে কোন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কোন হাদিস বয়ান করেছেন কে দেখছেন? সাহাবা ইকরাম। তাহলে আমাদের যে আলম সাহাবা ইকরাম বৃদ্ধি হবে এটা আলম হবে না, যেহেতু আমাদের আলম নিতে হবে কাদের থেকে? সাহাবা ইকরামের মাধ্যমে, যেহেতু তারাই ছিলেন ওই যুগে, তারাই দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করছেন, কোন কোন হালতের মধ্যে কোন কোন হাদিস উনি রচনা করেছেন উনি বলছেন। সেই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সাহাবা ইকরামের এলম বাদ দিয়ে নিজের এলমের দাবি করে সে এটা এলম হইতে পারে, তা জাহেল হইতে পারে। সেই জন্য মুহতারাম হাজরিন, তাফসীর কোরআন আহাদিস রসুল আমাদের বুজার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হলো আলা ফাহমি সাহাবা। সাহাবা ইকরাম যেভাবে বুঝেছেন, সাহাবা ইকরাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবেই আমাদেরকে কোরআন হাদিসকে বুঝতে হবে। ওয়াখুযুল্লাহু আ'লামুন নাস বিকিতাবিল্লাহি ওয়া বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কোরআন এবং সুন্নতে রাসূলের ইলম রাখেন ওই জামাতের নাম কি নাম নাম তারা হলেন সাহাবাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিসের সবচেয়ে বেশি ইলম রাখেন কারা ভাই? সাহাবায়ে ইকরামের জামাত। এখন সাহাবায়ে ইকরামকে যদি আমরা বদনামি করি, তারা যদি মেয়ার হক না হয়, তাহলে আমাদের ইসলাম সঠিক হবে? তাহলে মেয়ার হকের জামাত কারা? তারা সাহাবাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেভাবে وقال عنه ابن مسعود رضي الله عنه نعم مدحهم الله واثنى عليهم وزكاهم ورضي عنهم كذلك الله معك جاء المدح من بعضهم لبعض فقال ابن مسعود رضي الله عنهم أبر هذه الأمة قلوبا. نعم لا يمكن الله أن نصل إلى تقوى الصحابة. الله أبر هذه الأمة قلوبا. قلوبهم ليست كقلوبنا، لأن القرآن نزل عليهم وشاهدوا التنزيل وصحبوا محمدا صلى الله عليه وسلم. ولذلك قال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصفه. لا يمكن، لا يمكن لأي فرد من أفراد هذه الأمة أن يصل إلى درجة الصحابة. أبر هذه الأمة قلوبا وأعمقها علما. من يصل إلى علم الصحابة رضي الله وأقلها تكلفا. ولذلك الصحابة لا تجد عندهم خلافات، هذا قول وهذا قول، إنما العلم عندهم صافي. نعم محترم حاضرين، عقيدة الصحابة এটা أصول الإيمان المدي. كنا সাহাবা ইকরামকে যদি আমরা মেয়ার হক না বুঝি, তাহলে আমাদের ইমান কি হয়ে যাবে? আসাস ডিলা হয়ে যাবে। সেই জন্য সাহাবা ইকরাম যেভাবে কোরআনের মধ্যে সাহাবা ইকরামের প্রশংসায় আসছেন, সেভাবে আসছেন হাদিসে রসুলের মধ্যে, সেভাবে আসছেন সাহাবা ইকরাম বাদ হুমান বাদ হাদিসের মধ্যে আসছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম দিয়ে বলেন, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, ওই জাতের কসম কাই বলছি আমি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে যদি কেহ জবল উহুদ উহুদের পাহাড় যারা মদিনা শরীফ যান, দেখবেন অনেক লম্বা তকরিবান 7 কিলো পর্যন্ত, 7-8 কিলো লম্বা পাতারি 4-5 কিলো পর্যন্ত। আল্লাহ হাবিব বলেন, এই পরিমাণ তোমরা যদি জাহাব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আমার সাহাবা ইকরাম যে 21 খাজুর বা গিয়ো দান করেছিলেন, ইয়াদ আধা কুশ 21 মানে মুদ্দা হাদিক মানে 21 এভাবে, আউ নসিবাহু মানে আধা কুশ, সেই পরিমাণ তোমরা সব পাইবে না। আল্লাহ আমার সাহাবা ইকরাম যে 21 বা আধা কুশ দান করেছিল খাজুর, তোমরা যদি মিসলা উহুদিন সাহাবান দান করো আমার সাহাবা ইকরামের 21 বা আধা কুশের সব তোমরা পাইবে না। আল্লাহ আকবার, খুব চিন্তা করেছি। আল্লাহর হাবিব মিথ্যা বলছেন না সঠিক সঠিক বলছেন? সঠিক বলছেন না। আল্লাহ আকবার, ওয়াসাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য মাদহু সাহাবা বাদুহুম আন বাদ, আমরা পাইলাম কোরআনের মধ্যে পাইলাম সাহাবা ইকরামের, ওয়ান্নবী আহাদ আফনা না, হাদিসে রাসূলের মধ্যে, এবং আমরা সাহাবা ইকরাম একজন অফরদানের প্রশংসা আমরা শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবা ইকরামের সিফাত হইল, তাদের গুণ হইল, তাদের হাকিকত, সাহাবা ইকরামের হাকিকত বয়ান করেন। আবরা হাযিহিল উম্মা কুলুবান, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, সাহাবা ইকরামের দিল সবচেয়ে বড় সাফ দিল, ঈমান ওয়ালা দিল হলেন এই উম্মতের মধ্যে সাহাবা ইকরামের দিল। আল্লাহ শুনেন যে সাহাবা ইকরাম আবরু কুলুবান, সবচেয়ে বড় তাকওয়া ওয়ালা কলব হলো সাহাবা ইকরামের কলব। ওয়া আ'মাকুহা ইলমান, এবং তাদের ইলমের গভীরতা অনেক বেশি। তাদের গভীরতা কি? অনেক বেশি। তাদের কলমের, তারা শুধু সতহি সমাজ তাদের ছিল না, তাদের ইলমের গভীরতা সীমাহীন গভীরতা ছিল। আ'মাকুহুম, সেজন্য ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, এদের কোনো তাকাল্লুফ ছিল না, সেই জন্য এদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, বেশি তাকাল্লুফ নাই, ইখতিলাফ নাই তাদের মধ্যে সাহাবা ইকরামের মধ্যে, আমি এটা তুমি এটা লা। কওমুন আখতারাহুমুল্লাহু লিসুহবতি নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কওমকে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হওয়ার সুযোগ দিয়েছেন, সৌভাগ্য নসিব করেছেন, তারা হলেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। আজকে আমরা অনেক জায়গাতে দেখি সাহাবা ইকরামের যে বদনামি, সাহাবা ইকরামের সমালোচনা, সাহাবা ইকরামকে আমরা ছোট মনে করি, নিজেকে ইমানদার দাবি করি। হুব সাহাবা ঈমান ওয়া দীন ওয়া তাকওয়া وقربه الى الله عز وجل، ايمان ودين وقربه وتقوى، بل ومن العمل الصالح الذي يقربك الى الله عز وجل اذا احببت الصحابه، وبغضهم كفر ونفاق وزندقه. ولذلك قال النبي صلى الله عليه وسلم: لا يحب الأنصار إلا مؤمن، ولا يبغضهم إلا منافق. محترم حاضرين، صحابة الكرام کے محبت کرا اتعماد ایمانر کی صفات مول، حبهم دین، আমার পুত্র যে আমার কলবের মধ্যে ঈমান আছে তার প্রমাণ হলো আমরা সাহাবা ইকরামকে মহব্বত করি। সাহাবা ইকরামকে মহব্বত করে এটা আমাদের ইসলামের আকীদাতুল মুসলিমের জুজ আসলের ভিতরে। ওয়াত্তাকওয়া কুরবা, সাহাবা ইকরামকে মহব্বত করে এটা ইবাদত। সাহাবা ইকরামকে মহব্বত করে আমল সালেহ। যদি আমরা সাহাবা ইকরামকে মহব্বত করি, আমার ভিতরে যে ঈমান আছে তার লক্ষণ হলো সাহাবা ইকরামের মহব্বত আমাদের মধ্যে পাওয়া যাবে। এবং অবুগদুম, সাহাবা ইকরামকে দুশ্মনী করা, সাহাবা ইকরামের সাথে দুশ্মনী, এটা কুফুর এবং নেফাকের আলামত। এটা কুফুর, এবং আমার ভিতরে যে কুফুরি আছে, আমি যে মুনাফিক, তার প্রমাণ হলো সাহাবা ইকরামের দুশ্মনী আমার কলবের মধ্যে থাকা। সাহাবা ইকরামের সাথে দুশ্মনী, এটা লক্ষণ হলো, আলামত হলো নেফাক এবং কুফুরের। সাহাবায়ে কেরামকে মুহাব্বত করা, এটা আলামত হলো আমার ভিতরে দিন আছে, আমি ইমানদার, আমি ইসলামিক, আমি ধার্মিক লোক, আমি আল্লাহকে আল্লাহ রসুলকে বিশ্বাস করি। সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য ফরমাইয়াছেন, বুগদুল হুব্বুল আনসার ইমান ও বুগদুহুম নিফাক। এবং অফি রিওয়ায়ে, অন্য রিওয়ায়েতের মধ্যে আছে যে লা ইউহিব্বুল লা আনসার ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুহুম ইল্লা আল মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়েতের মধ্যে বলেন, যারা ঈমানদার তারা সাহাবায়ে ইকরামকে মুহাব্বত করবে, যারা মুনাফিক তারা সাহাবায়ে ইকরামের সাথে দুশ্মনী রাখবে। সবাই নাউযু বিল্লাহ বলে। এখন সাহাবায়ে ইকরামকে মুহাব্বত করা, আপনারা আমরা চিন্তা করে দেখি কীভাবে, আমরা কি পেপার পোস্টটাকে আমরা কাগজে লিখতে পারি সাহাবায়ে ইকরাম গুনাহ করেছেন, সাহাবায়ে ইকরাম এটা করেছে, সাহাবায়ে ইকরাম এটা করেছে, আমরা শুধু সাহাবায়ে ইকরামের দুষ্টলাশ করি, এটা ইমানদার হইতে পারে না। মহতরম হাজরি, হল ওয়াজিব আলাল উম্মাহ আন তুহিব্বা আহলা হাযাল কর্ন, أعني قرن الصحابة رضي الله عنهم، لأن النبي صلى الله عليه وسلم قال خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. قال الراوي لا أدري قال ذلك مرتين أو ثلاث. خير الناس، لأنكم تعلمون أن نبينا محمداً صلى الله عليه وسلم هو سيد الأولين والآخرين وأفضل الأنبياء على الإطلاق، وأمته وصحابته أفضل الصحب على الإطلاق، وصحابته أفضل الصحب على الإطلاق. কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য ফরমাইয়াছেন, এই কর্ণ হলো যে কর্ণের মাঝে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, এই কর্ণ হলো আফদালুল কুরুন, খায়রুল কর্ণি কর্ণি, খায়রুন নাস, না খায়রুন নাসি কর্ণি, যে এই যুগের মধ্যে এই 100 বছরের মধ্যে যারা আছেন তারা খায়রুন নাস, আফদালুন নাস। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আম্বিয়া, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা আফদালুস সাহাবা, এবং এই উম্মত আফদালুল উম্মাহ, এই উম্মত উম্মত মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল উম্মাহ। সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খায়রুল কর্নি কর্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। রাওয়ি বলেন মা আদরি ক্বালাহা মাররাতাইনি আও তালাত, যে দুইবার বলছেন খায়রুল কর্নি কর্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম দুইবার বলছেন না একবার বলছেন, এটার মধ্যে রাবির শাক, কিন্তু খায়রুল কর্নের মধ্যে কোনো কি নাই, শাক নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে আমাদেরকে সবাইকে সাহাবায়ে কেরামের মুহাব্বত নসিব করুক। মুহতারাম হাজরি, ولذلك يجب علينا أن نوالي من يواليهم وأن نبغض من يبغضهم، لأنهم سلفنا الصالح، ولأنهم قدوتنا بعد رسول الله صلى الله عليه وسلم. شجننا أمار صحابة يقول أهلا معدر مهاجرين عماد رفرين واجب جارة صحابة يكرام كي محبت كرة تادر كي محبت كرة، এবং যারা সাহাবায়ে কেরামের সাথে দুশ্মনী রাখে তারা সাহাবায়ে কেরামের যারা দুশ্মন তারা আমাদের দুশ্মন, যারা সাহাবায়ে কেরামের মুহিব্বিন যারা সাহাবায়ে কেরামের মহব্বত করে তাদেরকে আমরা মহব্বত করব, যারা সাহাবায়ে কেরামের দুশ্মন তারা আমাদের দুশ্মন। المسائل التي تعرض لنا في الحج نحن عالة فيها وفقراء على الصحابة رضي الله عنهم. ما نفتي الناس به اليوم في مسائل الحج من إيجاب بعض الدماء والكفارات وفهم مناسك الحج والعمرة، نحن عالة على الصحابة رضي الله عنهم في ذلك. هم الذين بيّنوا لنا مقاصد الشريعة ومقاصد النبي صلى الله عليه وسلم في أحاديثه، لأنهم أعلم منا بنصوص الكتاب والسنة، ولأنهم أفقه، ولذلك في غالب المسائل بل في كل المسائل نحن على ما عليه الصحابة رضي الله عنهم. معتر المحاضرين আমরা শুধু চিন্তা করে দেখি, আমরা যে হজে আইছি হজের মশালার সমস্ত মশালাগুলো আমরা কার থেকে নিয়েছি? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন থেকে নিয়েছি। কার থেকে নিয়েছি ভাই? আমরা যে হজের জন্য আছি, আমরা মিনাতে যাব, আরাফাতে যাব, কীভাবে ইহরাম করব, এগুলি আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলছেন, কীভাবে আমল করছেন, এগুলি রেওয়ায়ত করেছেন। আজকে তারা মেহনত করি, আমরা 1400 বছর পরে যে হজ করতেছি, তাহলে আমরাও তাদের উপরে আলা, আমাদের মুরব্বী হলেন তারা, তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই তরিকার উপরে আমরা হজ করতেছি আলহামদুলিল্লাহ। এখন তারা যদি আমাদের দুশ্মন হয়, তাহলে আমরা কী আমল করলে কীভাবে আমল করব? আমরা যদি হজের আমল তাদের থেকে না শিখি, আমরা যদি প্রত্যেকটা ইবাদত তাদের থেকে না নিই, তাহলে আমরা কোথার থেকে শিক্ষা পাইবো বলেন? তাহলে আমাদের মুরব্বী কারা? সাহাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল দেখছেন, হুমুল্লাযীনা বাইয়ালুনা মাকাসিদাস শরিয়া, এই শরিয়াতের মাকাসিদ কোনটা, কিভাবে আমল করতে হবে তারা দেখছেন, তারা আমাদের জন্য লিখেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। লিয়ানাম আফতাহু লিযালিক, তারা সবচেয়ে বেশি সমঝদার ছিলেন, তারা বুঝছিলেন, তাদের মধ্যে আলম ছিল প্রত্যেকটা হাদিসের, প্রত্যেকটা কোরআনের আয়াতের, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেভাবে আমরা আমল করতেছি। আমাদের পরে যারা কিয়ামত পর্যন্ত আমল করবে, তারাও ওই তরিকার মধ্যে আমল করবে। أقوال الصحابة مقدمة على كل قول، أقوال الصحابة مقدمة على أقوال المذاهب. ولذلك لو جاءنا الآن قول على ابن عباس في الحج، هل نأخذ به أو نأخذ بقول أحد المذاهب؟ علما أن أهل المذاهب رحمهم الله لا يخالفون الصحابة، يحرصون على معرفة علم الصحابة، لكن ربما لم يعلموا كل العلم الذي عند الصحابة، فخالف إمامنا الصحابة. الواجب علينا أن نأخذ بقول الصحابي ولا نأخذ بقول الإمام. محترم حاضرين، আমরা সবাই বোঝার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সহি বুঝ নসিব করেন, যে আকওয়াল সাহাবা, সাহাবা ইকরামের ফতোয়া, সাহাবা ইকরামের যেগুলি বলছেন, এইটা প্রত্যেকটা আকওয়ালের উপরে শরীয়তের মধ্যে মুকদ্দম। কেন? মাসালান আইমাই মাজাহাব আরবা, আইমাই মাজাহাব তারা আলহামদুলিল্লাহ সমস্ত আইমাই ইকরাম, তারা সাহাবা ইকরামের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের উপরে আমল করেছেন প্রত্যেকটা আইমাই মাযহাব। কিন্তু কোনো জামায় সমস্ত আইমাই মাযহাবের মধ্যে যে প্রত্যেক ইমামের কাছে প্রত্যেকটা হাদিস জানা থাকা শরত নয়, অনেক সময় কোনো কৌল যদি কোনো সাহাবা ইকরামের কৌলের বিপরীত হয়, তাহলে ওই সময় আমরা কোনটা নিব? কৌল সাহাবা নিব, কৌল সাহাবা মুকদ্দম। কিন্তু এইরকম না যে আইমা ইকরাম যে কোনো হাদিস পাওয়ার পরে তারা খেলাফ করছে এটা নয়, এটা নয় কোনো দিন। সমস্ত আইম্মি মাযহাব চেষ্টা করেছেন উম্মতকে তাদের মেহনতে, তাদের জুহুদে, তাদের ইজতিহাদ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের কাছে যে হাদিস ছিল, যে আলম ছিল, তারা উম্মতকে আল্লাহর কোরআন এবং হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইবার চেষ্টা করেছেন। ولذا يجب علينا أن نحرص على ما جاء عن الصحابة من علم ومن فقه ومن فهم، لأن الله عز وجل يرفع الأمة بهذا. إذا اعتنت الأمة بعلومهم أعزها الله ورفعها الله وجمع شملها، لأنها أمة تعمل بالكتاب وبالسنة وبما جاء عن سلف هذه الأمة. نجيب بعد الأسئلة. شجننا আমাদের উপর ওয়াজিব হলো আমরা ফখর করব, নিতাজ বিইলম সাহাবা, সাহাবা ইকরামের ইলম, এটা আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ধর্মের মধ্যে সাহাবা ইকরামের ইলম, সাহাবা ইকরামের ফাহম, এটা আমাদের জন্য এটা বহুত বিরাট দৌলত। আমরা কোরআন হাদিসকে সাহাবা ইকরামের ফাহমের মধ্যে বোঝার চেষ্টা করব, তাদের ফতোয়ার মধ্যে, তাদের আমলের মধ্যে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে সাহাবায়ে কেরামের মানহাজের মধ্যে, জামাতের মধ্যে আমল করার তৌফিক নসিব করেন। نكتفي بهذا القدر وإجابة الأسئلة ستكون بعد الصلاة إن شاء الله. بسم الله الرحمن الرحيم. আমরা আসিলার জবাব দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে যে রাজনৈতিক সওয়ালগুলি আছে ওগুলি আমরা জবাব দেব না। ওগুলি যেখানে আমাদের যেগুলি ফরমেশন দেওয়া আছে সেগুলি আমরা জবাব দেব। আয়েশা মসজিদ হতে উমরার নিয়ত বা এর এ করা যাবে কি না? ওগুলো হাল ইয়াজুজ আল উমরা মিন মসজিদ আয়েশা? السائل يعني يسأل عن تكرار العمرة في مسجد عائشة، وهذا السؤال يرد كثيرا في الحقيقة، تقدم الجواب عنه أن الصحابة رضي الله عنهم تمتعوا مع رسول الله صلى الله عليه وسلم، ولا يعرف عن أحد منهم أنه أتى بعمرة بين العمرة والحج، أتى بعمرة ثانية، إلا ما كان من عائشة رضي الله عنها فإنها اعتمرت للحيض الذي أصابها ومنعها من عمرة التمتع. محترم حاضرين، أما دري سؤال المدجة سؤال كراه يسن حضرت عائشة صدق رضي الله عنها، من عائشة مصدق عمرة كله هو بكنا اي سؤال را دوين ایک بار بار بار ہوئی تسے شیخ بولن সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে আসছিলেন, তারা উমরা করে যখন হালাল হয়ে গেছিলেন তখন থেকে হজ পর্যন্ত আর উমরা করেন নাই। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে উমরা করছিলেন, যেহেতু সে মক্কায় আসার সময় যখন বিদায় হজ্জে আসে সে হাইজ হয়ে গেছিল, তার মাসিক আসছিল, যে কারণে সে হজের আগে উমরা করতে পারে নাই। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হজ আর উমরা নিয়ে যাবে, আমি শুধু হজ নিয়ে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রাসূল হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে উমরার অনুমতি দিয়েছিলেন। এটা গেল এই সওয়ালের মধ্যে বলা হয়েছে দম কি এবং কেন দিতে হবে? শুক্রিয়া। يقول ما هو الدم ولماذا الدم؟ يقول ما هو الطريقة السليمة لنية النية للصلاة؟ يقول نوعيت وانا هذا يفعل. نعم إن أردت عن يعني سألت عن الذبائح التي تذبح في الحج، فإن القارن والمتمتع من غير أهل مكة عليهم هدي، وهو شاة مجزئة أو سبع بدنة أو سبع بقرة. نعم. هذا يجزي عن هدي القران وهدي التمتع. كذلك أهل الأمصار يضحون، والأضحية تكون بشاة مجزئة أو بسبع بدنة أو سبع بقرة. وإن أردت عن بعد الدم يجبرون الدم الذي يذبح عن ترك الواجب، فهذا نعم، لو ترك الإحرام من الميقات أو ترك رمي الجمار أو ترك طواف الوداع للحائض والنفساء فإنه يلزم بدم، لأنه ترك واجبا من واجبات الحج. وهكذا الصحابة رضي الله عنهم أفتوا بذلك. كذلك لو احتاج أن يلبس ملابس أو أن يغطي رأسه أو احتاج أن يحلق رأسه فعليه فدية الأذى، وهي طعام 6 مساكين لكل مسكين نصف صاع، أو صيام 3 أيام، أو ذبح ذبيحة، وهو مخير في فدية الأذى. محترم حاضرين، আমরা এই দমের মশলাটা বুঝি, তমত্ব হজ যারা করেন ইয়া তো হজ কেরান যারা করে তাদের জন্য হজের কুরবানি একটি, কইটি হজের কুরবানি, যেটাকে দমে শুকর বলে ইয়া তো হাদিউল হজ বলে, দুটি নাই। হাদিউল কুরল হজ একটি, তমত্ব হজ যারা যারা আপনারা যেরকম তমত্ব হজ করেন মানে কি আশুরুল হজের মধ্যে আপনারা উমরা নিয়ে এসেছেন, হালাল হয়ে গেছেন, হজের সময় 8 তারিখ আবার আলহামদুলিল্লাহ হজের জন্য আরাম করবেন যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে হায়াত দেয় সেহাত দেন। এটা হলো হজের কুরবানি, এটা হলো হজের কুরবানি ওয়াজিব। অনেক সময় দম যেটা বলে দমের কয়েকটা কারণ আছে, সবসময় হার হজরের মধ্যে দম আসে না, দম আসে তর্ক ওয়াজিবের জন্য। দম আসে কেন ভাই? কোনো ওয়াজিব যদি তর্ক করে, কীরকম আপনি আসার সময় মিকাত থেকে হারাম করি আসাটা ওয়াজিব ছিল, আপনি মিকাত থেকে হারাম করি আসেন নাই, এখন আপনাকে শরিয়া ইসলামিয়া বলবে আপনি আপনার মিকাত ছিল আসার সময় যে মিকাতে 5-6টি যে মিকাত আছে সে আপনি হজের জন্য আসতেছেন এত উমরার জন্য আসতেছেন, মিকাত থেকে এহরাম করে আসেন না, যে কারণে আপনার উপরে একটা দম, এটার দমে জাজা বলা হয়, বুঝলেন? ইয়া তো আপনার এহরাম করে আইছেন, এখন মাথার মধ্যে এহরাম এখনও খুলেন নাই, তওয়াফ করেন নাই, সাফা মরোয়া করেন নাই, এহরাম থেকে আপনি বাইরে হন নাই, আপনার মাথার মধ্যে বিরাট রূপ দেখা যাচ্ছে, যে কারণে আপনার মাথার চুল সাঁচি ফেলতে হয়। এখন এহরাম নিয়ে তো মাথার চুল আসা যাইব না, তাহলে এখন শরিয়া ইসলামিয়া বলে আপনি 3টার থেকে কোনো একটা করতে পারেন, ইতাম ইত্যাদি মশাকিন ইয়াদ সৈদিন মিসকিনকে মাথা আপনি কী করলেন এখন, যে হজরের কারণে মাথার চুল আপনার আসা যায় ছিল না, এখন কি আপনি মজবুরির কারণে মাথার চুল ছাঁচিয়ে ফেলছেন, তাহলে এখন আপনাকে 3টার থেকে কোনো একটা করতে হবে। ইয়া তো আপনার কি ছয়জন মিসকিনকে কানা খাবান, ইয়া তো 3টি রোজা রাখা, ইয়া তো 1টা দম দেওয়া, এই 3টার থেকে কোনো একটা করতে পারেন, তিনটার থেকে কোনো একটা করতে পারেন। ইয়া তো আপনি হারাম করছেন যে এখন সিলানি কাপড় পরতে আপনি পারেন না, কোনো উজুরের কারণে যদি সিলানি কাপড় পরতে হয় তাহলে ওই তিনটার থেকে কোনো একটা করতে হবে। সেই জন্য হার কাজের উপরে হাজুর উজুরের উপরে দম আসে না। এটা هناك مسألة وهي أن بعض الحملات تقول للحجاج اذبحوا هدي التمتع والقران قبل يوم النحر، وهذا في الحقيقة خطأ ولا يصح ممن ذبح قبل يوم النحر. الذبح يوم النحر لا ذبح قبل يوم النحر بالنسبة للهدي. মহাদরা মহাজরিন, অনেক সময় বোধ হজ ডিপার্টমেন্ট, হজ কোম্পানিরা, যারা হজের হামলাত আছে আপনাদের, আপনারা কি বলেন যারা হজের কাফলা হজ হজ কাফলার বলেন না, আপনারা এই কুরবানি আগে করে ফেলেন, কুরবানি 10 তারিখের আগে করে ফেলবেন, এটা মুখালিফ শরিয়া, কোনোদিন করবেন না, আপনার কুরবানি হবে না। আপনার কুরবানি হবে শয়তানকে পাথর মারার পরে, বুঝলেন? কোনো হামলা যদি আপনাদেরকে বলে কুরবানি আগে করি গেল না, আর যারা টাকা নিতেছে ব্যাংকের মধ্যে তারা করবে কবে? আপনাদের 10 তারিখেই করবে, এরপরে এগেলে সওয়াল। এবং অনেকে বলে যে তোমরা একটা দমের পয়সা দাও, একটা কুরবানি হজের আর একটা দম নাই, এটা ফেডের দম দিয়ে না হজের দম দিয়ে, বুঝেন নি কথা? ফেডের দম দিয়ে না। হ্যাঁ, আম্মা বিনিসবা লিনিয়্যা ফিস সালাত ফাইন্নাহা মাহাল আন-নিয়্যা আল-কলব, আম্মা ক্বাল বা'দ আন-নাস নাওয়াইত আন আতাওয়াদ্দা, নাওয়াইত আন উসাল্লি আল-ফাজর, نويت أن أفعل كذا، فهذا من البدع المحدثة التي لم يفعلها النبي صلى الله عليه وسلم ولا الصحابة. أبن أي سؤال من دي سؤال كراو يا سي نمازر نيوتر فدد كي طريقة كي بوزن ايتا بوزن در كراس بي نابوز لك من نهو بي جزا الله خير. جي سؤال كرسي الحمد لله أنيك بڑا ضروري سؤال كرسي. এখন আমরা যে আমরা জুবান দিয়ে আমি আপনাদেরকে এখন বলি, জিজ্ঞাসা করি, শেখ বলেন আপনারা এখন কেন বসে আছেন, কেন বসে আছেন ভাই? এশার নামাজ পড়ার জন্য না, হাত হওয়ার নিয়ত, এইটা হলো নিয়ত। আপনারা কেন বসে আছেন এশার নামাজ? মগরিবের আগে কেন আইছেন? এশার নামাজ পড়ার জন্য আইছেন না মগরিবের নামাজ? এইটাই নিয়ত। কিন্তু জুবান দিয়ে বলা নুয়াই তোমার উসিলি আলিল্লা সালাত রাকাতিন খালফা হাযাল ইমাম, এটা বিদআ, এটা শরীয়তের সাথে কোনো, মানুষ অনেকে বলেন এটাই নিয়ত, না এটা কোনো হাদিসের লব্জ নয়, এটা কোনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লব্জ নয়, এটা সাহাবায়ে কেরামের আমল নয় যে আমরা মগরিবের আগে, এটা হলো আমাদের বানানো। কিন্তু আন-নিয়াত মাহাল্লুহা আল কলব, নিয়ত জায়গা কোথায়? কলবের মধ্যে। আপনি যখন একামত হয় এশার কেন করা হইতেছেন আসরের নামাজ পড়ার জন্য? মগরিব এশার, এটাই নিয়ত, এইটাই হলো কি ভাই নিয়ত। নিয়ত না করলে নামাজ হইবে না, কিন্তু পড়ার নাম নিয়ত নয়। انا عندي سؤال اذا سمعت المؤذن لصلاه العشاء ثم ذهبت وتوضأت واتيت الى المسجد ماذا تريد؟ ثم دخلت مع الإمام وصليت خلفه ماذا تريد؟ ما أردت إلا صلاة العشاء. شيخ سؤال كري بلين أبنا مثلا بشاس نكون يا ده إكتن لوك باير ولا جامر مر بيجي كذا كرتن وزر كنا وزر زعاس نكى وزر كري أش بخنو أش بشه أشان نماس فلار جنّا أيتهي هلا نيو. এখন একামত হয়েছে আলহামদুলিল্লাহ, এশার আজান হইল, কিয়ার আজান হয়েছে, একামত হয়েছে কিয়ারে, আপনি কারা হইলেন কিয়ার নামাজ পড়বেন, এটাই হলো নিয়ম। এটাই হলো নিয়ত। নিয়তের আমল হবে না, কিন্তু নিয়তের জায়গা হইল না। ثم هنا قاعدة مهمة وهي أن العبادة مبنية على أصلين: على إخلاص العمل لله، وعلى متابعة الرسول صلى الله عليه وسلم. فلا بد أن نخلص لله وأن نتابع الرسول صلى الله عليه وسلم، ونأخذ ما جاء عنه وعن أصحابه، ولا نعمل عملا ما عملوا. صحيح. أبو الشيخ عرف الله أن جزاه الله خير. প্রত্যেকটা ইমানদারের ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত আছে। ইমানদারের ইমানদারের ইবাদত ছোট বড় জাহিরি বাতিনি যত ইবাদত আছে, এগুলি আল্লাহ কবুল করার জন্য দুটি শর্ত আছে। একটা শর্ত হইলে আমাদের প্রত্যেকটা আমল আল্লাহর জন্য আদায় করতে হবে। কার জন্য ভাই? আল্লাহর জন্য হইতে হবে। দুই নম্বর শর্ত হইলো আশর্ত সায়ানি মোতাবাদ সুন্নত রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে তরিকার উপরে আমল করা। এই কথাগুলি কার ইখতিলাফ আছে মুরব্বীরা ভাইরা বলেন, যে আমি যদি গায়রুল্লাহর নামে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, কোন ইমাম বলছেন? তাহলে প্রত্যেকটা আমল মুখলিসান লিল্লাহি হইতে হবে। এবং মোতাবাদ সুন্নত রসুলিল্লাহ আল্লাহর হাবিব যেভাবে করে দেখাইয়েছেন বলছেন, সেভাবেই আমাদেরকে আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করবেন। মা তাকুলুন লাও আন্না রাজুলান ক্বালা লানা তুফু আলা মাকাম ইব্রাহিম থালাথ মাররাত ওয়া তুজারু হাল নাফআল ওয়া লা নাফআল হাল নুসাদদিক ওয়া লা নুসাদদিক আও নাকুল হাল ফাআলা হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম লা বুদ্দা আন نعبد الله على بصيرة. نعم. شيخ عرب الله مثلا جاء الله قرر سامنے ملتزم سامنے جاء مقام ابراهيم آسه كي هو جدي عمدر كي بلو جاء مقام ابراهيم مير تواف کرو گورو تواف مالي كي گورا امرا کربو كنو کربو نا جاء جاء صحابہ اکرام کرن نای رسول صلی اللہ علیہ وسلم کرن نای جاء بل بے شاہ مت تا بلتا سے شریعت بردی کتا بلتا سے امرا کنو دن کربو نا যেহেতু মা ফাআলাহা রাসূল ওয়ালা ফাআলাহা আসসাহাবাতু রিদওয়ানুল্লাহ আলাইহি, তাহলে যেগুলি আমল আল্লাহর হাবিব করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই, এটা বেদাত হতে পারে, খুরাফাত হতে পারে, এটা আমাদের দিন হতে পারে না। এটা কি হইতে পারে না? দিন হইতে পারে না কোনো দিন। জি, নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়ম কি? জামায়াতে নামাজ পড়ার সময় মুসল্লিদের কি? আচ্ছা আচ্ছা, মা হুয়া আল তরিকা সহিহা ফি জিয়ারত মসজিদ নববী? الصحيحه الطريقه الصحيحه لزياره مسجد الرسول صلى الله عليه وسلم هو ان تنوي شد الرحل لمسجد الرسول صلى الله عليه وسلم، لأنه قال عليه الصلاة والسلام: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام، والمسجد الأقصى، ومسجد هذا. فإذا وصلت إلى المسجد صليت فيه ركعتين، وصليت ما كتب الله لك من الصلوات مع المسلمين، وتقربت إلى الله عز وجل بما يفتح الله عز وجل عليك من الأدعية والصلوات، كذلك لا بأس أن تزور قبر النبي صلى الله عليه وسلم وتقول السلام عليك يا رسول الله، ثم تقول بجواره السلام عليك يا أبا بكر، السلام عليك يا عمر، ولو زرت مقبرة البقيع فلا بأس، لكن شد الرحل لا يكون إلا للمسجد، لمسجد الرسول صلى الله عليه وسلم، لأن الصلاة في المسجد عن 1000 صلاة. نعم. محترم حاضرين أمارك بھائی سوال کرسن، مسجد الرسول جکن امرا مدینہ شریف زیارت جائب فد دیکھی طریقہ کی، ہمیں مدینہ شریف جاوار شما نیت کربو রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মসজিদে ইবাদতের জন্য যাইতেছি। কেন যাইতেছি ভাই? লা তুশাদ্দুর রিহাল হাদিসের যে ইশারা করলেন, ইল্লা যিল থালাথ মসজিদ, মসজিদুল্লাহ হারাম, মসজিদ নববী। কেন? এখানে এক রকাতে কত রকাতের সওয়াব? 1,00,000। মসজিদ নববীর মধ্যে এক রকাতে, এটা নিয়ে ইখতিলাফ, কিন্তু 1,000 তা হইলে সহি রেওয়ায় যে 1,000 রকাতের সওয়াব। আমি যখন মসজিদে গিয়ে যাব, মদিনা শরীফ যাইব, তখন মসজিদের মধ্যে গিয়ে প্রথমে নামাজ পড়ব, তারপরে আমরা আদবের সাথে রসুল সাল্লাহ সাল্লামের রোজা মুবারকের সামনে খাড়া হইয়ে আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকি ইয়া হাবিবুল্লাহ দোয়া করব। হ্যাঁ, আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ, বাস না, আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ। তারপরে শেখ বলতেছে এর উপরে ইক্তিফা, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু يكثر من الصلاه على رسول الله صلى على محمد وعلى مدينه شريف যখন যাবে বেশি দুরূদ শরীফ পড়বে, বেশি কি পড়বে? দুরূদ শরীফ পড়বে, খুব বেশি পড়বে। اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد, اللهم بارك على محمد وعلى ال محمد. هذا في المسجد وليس امام القبر. এটা মসজিদের মধ্যে, اذا جلس صلى على الرسول, اما امام القبر لا يسلم ويمضي. কবরের সামনে যখন যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ, তারপরে একটু গিয়ে ডাইনে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দরুদ শরীফ সালাম পড়া, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু না। এখন এখানে সওয়াল করা হয়েছে, হজের সময় একাধিক উমরা করা আকসার মিন উমরা, হাদ সওয়াল ইউকাররু আইয়ুহাল আহবাব, লা লা লা লা তাফআল, লা তাফআল, না, এই যে একাধিক উমরা করা, জি, يقول هل يستطيع ان يغير اذا احرم بالحج لم يستطيع ان يغير الاحرام يقتصي بعد الناس يفعلوا يفهموا لا يغسل. لا باس, لا باس, اذا احرمت بالحج يجوز لك ان تغتسل ويجوز لك ان تبدل ملابس الاحرام, لكنك تتقيد بمحظورات الحرام لا تفعلها. يعني امرا যখন হজের জন্য ইয়াত উমরার জন্য ইহরাম করব, ইহরামের সময় গোসল করা যাবে, ইহরাম পরিধান করা যাবে, ইহরাম বদলানো যাবে, কোনো অসুবিধা নাই। অনেকে মনে করে যে আমি গোসল করে ইহরাম করলাম, এই ইহরাম আর বদলা যাবে না। অনেকে মনে করে যে মাসালান এহরাম আমার গা থেকে ফড়িয়ে গেলে এখন দম দিতে হবে, জরুরত নেই, এগুলো তা মানে সত্য তা এহরাম পরিবর্তন করতে পারি, ধুইতে পারি, গোসল করতে পারি, কিন্তু আমরা যে মাহজুরাত যেগুলি এহরাম আছে সেগুলি অবশ্যই আমরা কী করবো, লক্ষ্য করবো, খেয়াল করবো না। জি, এখানে অনেক লম্বা সওয়াল করা হয়েছে, আমার মুরব্বী আমাকে ফড়ি যে এত লম্বা পড়া তো সম্ভব না, বলেছে যে আসসালাতু আলাল কুরসি লিল মাযুরিন, লা বাস, লা বাস আন ইউসাল্লি আল মাযুর জালিসান আও আলা জানবিহি আও আলা কুরসি, লিআন আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা লি উমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আন সাল্লি ক্বায়িমান ফাইন লাম তাসতাতি ফাকায়িদা ফাইন লাম তাসতাতি ফাআলা জানব, ইয়াকুল আল ইসতাদিল হিনা ফিল ওয়ারাকা, ইয়াকুল আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা মারিদান ফি মারাদি লিকিন মা লাম ইউসাল্লি ইন্নহু ফিল কুরসি, لا لا, هذا هذا الاستدلال ليس في محله, ولا بأس أن يصلي المريض وهو على كرسي أو على عتبة أو ما شابه ذلك, والنبي صلى الله عليه وسلم لما مرض صلى جالسا عليه الصلاة والسلام. نعم, মহতরম হাজরিন, এ সওয়ালের মধ্যে খোলাসা তো সওয়াল হলো যে কুরসির মধ্যে নামাজ পড়া জায়েজ আছে কি না। শেখ বলতেছে হাদিসের নসর মধ্যে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় তুমি সল্লি কায়িমান খাড়া হয়ে নামাজ পড়ো, ফাইলম তাস্তাতিউ ফবিজালিসান তুমি বসি নামাজ পড়ো, যদি বসিয়ে পড়তে না পারো তুমি শুয়ে ইশারা করে করে নামাজ পড়বে, সেজন্য যে কুরসির মধ্যে নামাজ পড়া জায়েজ আছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসি নামাজ পড়েছেন জি মৃত্যু মৃত্যু মৃত্যু ব্যক্তির নামে আমি বদলা হজ করিতেছি, এখন আমি মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিব কিনা, এগুলো না আলান আহেজ হজ বদল আন আনিল মাইত হালিল্লা উদহিয়া আয়দানা আনহু نعم نعم إذا حججت عن شخص وأنت قارن متمتع فالهدي تابع للحج، يكون الهدي له نعم وليس لك جي أمار جباي جي سوال المدد جي كاشا كرسين أمي ميرتو بيكتير نامي هو جايسي بدلا هو جايسي أمي جاكن يكون جي কুরবানি দিব ওনার তরফ থেকে দিব, হ্যাঁ আপনার কুরবানি আপনি যার তরফ থেকে হজ করেন তার তরফ থেকে কুরবানি, এইটাই হজর কুরবানি, দম তম নাই, এটাকে দমে শকুর বলে ওইটাকে কুরবানি বলে, একটাই আপনি যেটাই বলেন একটা কুরবানি, ওইটাকে দমে শকুর বলেন ইয়া তো কুরবানি বলেন একটাই না আম্মা আম্মা ইন যাবহত উদহিয়া ফি বালাদিক ফাহিয়া লাক হ্যাঁ আও হা হুনা আও হা হুনা জি আপনি হজের কুরবানি ছাড়া অন্য কুরবানি যেগুলি দেন হজের কুরবানি একটা, অন্য কুরবানি যদি আপনি নিজের তরফ থেকে দিতে চান নিজের মা বাবার তরফ থেকে দিতে চান এটা অন্য কথা, কিন্তু হজের কুরবানি আপনি যার তরফ থেকে হজ করেন তার তরফ থেকে এবং দিতে হবে এখানেই দিতে হবে হুদুদ হেরমের ভিতরে দিতে হবে হজরটা। الإسلام الرازمتي ما هو الإسلام ماذا يقول عن السياسة بلاش رازمتي جاءت اللمبة لك منها جي ইমামের পিছনে হ্যাঁ ইমামের পিছে যদি রুকু পায় ওই রাকাত কি আমাদের মুকম্মল হবে না মুকম্মল হবে না? আমি মান আদরাকা রুকু আমাল ইমাম ফয়ুআদি হাযিহির রাকা আম ইউঈদ হাযিহির রাকা হাযা ফিহা হাদিস আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান কামা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা من أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة من أدرك الركوع لا وفي رواية من أدرك سجدة مع الإمام فقد أدرك الصلاة، ولا شك أن من أدرك الإمام وهو راكع فقد أدرك الركعة ولله الحمد تامة. نعم محترم حاضرين أمر جدي إمام شافر সাথে আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ইমাম সাহেবকে পাইলাম রুকুর মধ্যে, ইমাম সাহেবকে পাইলাম কোথায় রুকুর মধ্যে, তাহলে আমি কি এই রাকাতটা যে রাকাত আমি ইমাম সাহেবকে রুকুর মধ্যে পাইছি এটা আমার জন্য রুকু লা রাকা হিসাব করা হয়েছে না এই রাকা আমাদের আবার ফলি দিতে হবে? যে হাদিসের নসর মধ্যে আছে মানে আদরাকার রুকু আমাল ইমাম ফকদ আদরাকার রাকা, এই রুকু আপনার জন্য হিসাব করা এটা কি করতে হবে না পড়তে হবে না? হ্যাঁ ইমাম সাহেব রুকুর থেকে উঠিয়ে গেছে আপনি এখন পাইলেন, এখন এই রকম আর হিসাব করা হবে না, এটা আপনার ইমাম সালাম ফিরানোর পরে হ্যাঁ বলে দিতে হবে। রুকুর থেকে কাড়া হওয়ার পরে সজদায় পাইলেন আপনার কাড়া হওয়ার পরে পাইলেন এই রকম আপনাকে বলে দিতে হবে, এটা একটু লম্বা সম্ভব তো না। ব্যাংকে কুরবানির টাকা জমা দিলে আমরা কুরবানির ফর যে মাথা মুড়ানো হবে তা কিভাবে জানবো? এগুলি না হলে আওতাইন আল ফুলুস ফিল ব্যাংক ওয়াকাইফা নুহাল নির্মিল জামরাত ওয়া নুহাল নাহলিক হাল নাআরিফ আল ওয়াক্ত لا يلزمكم معرفة الوقت، أنتم بمجرد أن اشتريتم هذا الهدي فإن الذمة قد برئت وسواء تقدم ذبح الهدي على الرمي أو تقدم الرمي على الذبح، فإن النبي صلى الله عليه وسلم قال افعل ولا حرج. ما عندنا ترتيب، ما علينا منها، ما علينا عشان كده يسأل. محترم حاضرين، আমাদের অনেক ভাই ব্যাংকের মধ্যে টাকা দিয়ে এখন চিন্তার মধ্যে পড়ে যায়। আমি এখন কুরবানি করব, এই মাথা মুড়াইতে হবে, এগুলির তরতিব ঠিক থাকবে কি না? এখন আমি ব্যাংকে টাকা দিলাম, তারা কবে কুরবানি করবে? আমার মাথা মুড়ানোর অবস্থা কী হবে? এহরাম খোলার অবস্থা কী হবে? এটা অনেকের সওয়াল। অনেকে এখন অন্য জায়গায় টাকা দিলেও তাদের বিশ্বাস হয় না, এটাই বাস্তব। ব্যাংকের মধ্যে টাকা দিলে আলহামদুলিল্লাহ তারা আদায় করবে। শেখ বলেন, আপনি যখন ব্যাংকের মধ্যে টাকা দিয়েছেন এতমিনান হন, ইনশাআল্লাহ আপনার কুরবানি হয়ে যাবে। এতমিনান হন, ইনশাআল্লাহ আপনার কি কুরবানি হয়ে যাবে, যেহেতু হজ ডিপার্টমেন্টের তার মসুল। এখন এরপর আপনি যখন কুরবানি দিয়েছেন, তাহলে আপনি 10 তারিখ শয়তানকে পাথর মারে মাথা মুড়াইয়ে ফেলবেন। এইটা আগে ফিসরিটা কেন চিন্তা করবেন না? লিয়ান্ন নবী আলাইহিসসালাম কাল ইফআল ওয়ালা হার্জ, যারা মাথা মুড়াইয়েছে যে কুরবানির আগে পাথর মারে তো কুরবানির আগে, বুঝেন, ইয়া তো কুরবানি আগে করেছেন মাথা মুড়াইয়েছেন পরে, আল্লাহর হাবিব বলছেন ইফআল ওয়ালা হার্জ। তাহলে আমাদের আগে পিছে হওয়াটা কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে আমার যে প্রথমে কুরবানি, তা প্রথমে শয়তানকে পাথর মারতে হবে, তারপরে কুরবানি, তারপরে মাথা মুড়াইব, এটা আগে পিছে হইলে হাদিসের নস হইল ইফআল ওয়ালা হার্জ, আপনার কোনো অসুবিধা নাই। আপনি ব্যাংকের টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ইতমিনান থাকেন, আপনার কুরবানি হয়ে যাবে। আপনি এখন শয়তানকে পাথর মারে আপনি হালাক করে কি করে ফেলবেন, মাথা মুড়াই ফেলবেন ইনশাআল্লাহ। استعجل السؤال اللي هو مهم عدو جي امرا امر حاضر فره جيبت اكونو بكتير جنة امرا اكانا سائل يسأل يقول لو ما اعتمرنا الان بعد الحج لو اريد ان اعتمر عن ابي وامي معترم حاضرين معلش امرا চেষ্টা করছি আপনাদের সওয়ালগুলির জবাব দিতে ইনশাআল্লাহ বিয়াদিনিল্লাহ, যেগুলি আমরা জবাব দিতে পারি। যে এক ব্যক্তি সওয়াল করে এখানে, আমি এখন উমরা করব না, কিন্তু আমি হজ করার পরে যদি আমার কোনো মুরব্বীর আব্বা ইন্তেকাল হয়েছে, আম্মা ইন্তেকাল হয়েছে, তাদের তরফ থেকে যদি আমি উমরা করতে চাই হজের পরে, হাল ইয়াজুজু যালিক, করতে পারব? لو بقيت في مكة، لو بقيت في مكة مدة ثم ذهبت إلى المدينة ورجعت بعمرة فلا بأس، لا تمنع من ذلك سواء كانت لك أو لغيرك. نعم شيخ بلين حجر فرج دي أمي كاني أنك لامبا شمي تاكي ياد مي قادر بايري جاي شيخ أنتك أمي عمرة شي ياد عمرة كري حجر فرج শেখ বলতেছে ইনশাআল্লাহ বিয়াদিনিল্লাহ কোনো হারজ নেই হজের পরে। জি জি মসজিদ আয়েশা মুসলিম শেখ বলেন যে মিকাতের বাইরে গেলে, মিকাতের বাইরে গেছেন সেখান থেকে যদি আসে আরাম করেন, লা মিকাতের বাইরে ইয়াদ তাইফে গেছেন, মদিনা গেছেন, দূরে গেছেন। মিনে এবং আমাদের আরাফাতের নামাজ, জি জি জি এই সওয়ালগুলো জবাব দেওয়া হয়েছে। মিনা এবং আমরা আরাফাতের নামাজ কসর হবে কি না, এগুলো নাহনা নাকজুরুস সালাফি মিনা ওয়া আরাফাত। নাআম في عرفات نجمع ونقصر، وفي المزدلفة نجمع ونقصر، وفي منى نقصر بلا جمع. محترم حاضرين، আমরা এসওয়ালটা বুঝি, আমাদের মিনায় যে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমরা যখন 8 তারিখ মিনাতে যাব, তো সেখানে আমরা এখানে অনেকদিন ছিলাম, 10-15 দিন ছিলাম। আমি এখন মিনাতে গিয়ে কি সারি রাখাতে পড়বো, কীভাবে নামাজ পড়বো? হজ্জাজ ইকরাম যখন মিনাতে যাবে 8 তারিখ, তারা নামাজ সারি রাখার নামাজকে আপন আপন ওয়াক্তে কুল্লু সালাতিন ফি ওয়াক্তিহি কি পড়বে? 2 রাকাত পড়বে, ইয়াকসুফ ওয়ালা ইজমা, জমা করবে না মিনাতে, কিন্তু আপন আপন ওয়াক্তের মধ্যে কয় রাকাত পড়বে? 2 রাকাত। হাকাযা সাল্লা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সে যখন আরফাতে যাবে জামা তাকদিম ওয়া কসর, কি মানে? আরফাতের মধ্যে আমরা যখন ইনশাআল্লাহ যাইব 9 তারিখ, জুহুর আসর প্রথমে জুহুর পড়বে 2 রাকাত, তারপরে ইকামত হবে আরফার আসর পড়বে 2 রাকাত, জামা তাকদিম মা কসর। বুঝাইল কথাটা? প্রত্যেকটা হাজি না, সেভাবে আমরা আরফাতের মধ্যে কি করবো ভাই? আমরা জুহুরের ওয়াক্তেই জুহুর পর্ব 2 রাকাত, আসর পর্ব 2 রাকাত, আমি মুকিম হই, এত ওখানে হুজ্জাজ ইকরাম হই বাইরের থেকে আনওয়ালা। এ গেল আরফাতের নামাজ। মুজদালিফায় যখন আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ রাত্রি পৌঁছে যাবো মুজদালিফায়, তাহলে সেখানে হবে জামা তাখির, যেহেতু মগরিবকে আমরা এশার সাথে মিলাই পড়বো, মগরিব পড়বো 3 রাকাত, যেহেতু মগরিবের মধ্যে কসর নাই, মগরিবের মধ্যে কি নাই? কসর নাই। মগরিব পড়বেন 3 রাকাত, তারপরে কামত পড়বে হবে এশার পড়বেন 2 রাকাত, এশার পড়বেন 2 রাকাত। হ্যাঁ, ইনশাআল্লাহ বাকিয়াত আসলে ইনশাআল্লাহ।